দিনের নবী এলেন এই ধরাতে, নূরের দোলায় চেপে আখের বেলাতে। রবিউল আউয়ালের বারোই তারিখে হুরপরিরা ঘিরে ওই রয়েছে আমিনার কুড়ে ঘরে, নূরের আলো করে অপেক্ষা ওই শিশু নবীজির তরে, অপেক্ষা ওই শিশু নবীজির তরে। জান্নাতের হুর মালিকা আর ফারিস্তাগণ, জান্নাতের হুর মালিকা আর ফারিস্তাগণ দিচ্ছে সালাম আসসালাম। গাছপালা পাহাড় পর্বত জমিন আসমান দিচ্ছে সালাম আসসালাম। লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহর সাথে যোগ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যোগ হলো নামে আল্লাহর সাথে হাবিবাল্লাহ। আল্লাহু মালিক আর নবী বিন আব্দুল্লাহ, আল্লাহু মালিক আর নবী বিন আব্দুল্লাহ। নবীজি যখন পেল নবুয়তের সুসংবাদ, নবীজি যখন পেল নবুয়তের সুসংবাদ, ধরাই নামে খুশির বাঁধ। প্রথমে অনেকে তাহাকে করে না বিশ্বাস, শুধিল দেখে তাহার ব্যবহার। দুনিয়ায় ছিল যত শয়তান আর কাফের গণ, ধীরে ধীরে তারা দলে দলে তওবা তিল্লা করে, কালেমা তাওহীদ পড়ে। বায়াত হয় নবীর মোবারক হাতে, বায়াত হয় নবীর মোবারক হাতে। চাই না দৌলত আমি গাড়ি বাড়ি চাই না, চাই না দৌলত আমি গাড়ি বাড়ি চাই না, শুধু দেখা দাও নবী গো আমায়। চাই না চাঁদি সোনা চাই না বালাখানা, সবই পাবো পেলে গো তোমায়। এমনি মেহবুব এমনি মেহবুব তাই তোমারে খুঁজে চলেছে, সুন্নাতে কোরআনের পাতাতে মক্কা মদিনাতে রওজা জিয়ারাতে। একবার দেখা দাও নবী দয়া করে, একবার দেখা দাও নবী দয়া করে।